السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. غوغني فغوني যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ আমাদের খালেক ও মালিক, যে মহান আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি, খাবার পাচ্ছি, রুজি পাচ্ছি, যে মহান আল্লাহর আদেশে ঋতুর পরিবর্তন ঘটছে, গ্রীষ্মের পর শীত, শীতের পর গ্রীষ্ম, এই রকম করে যত ঋতু আছে তার আগমন ঘটছে। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মারফতে, যার মেহনতে আমরা ইসলাম হেন সর্বশ্রেষ্ঠ দিন, বরং ইসলামী দিন সেই দিনকে পেয়েছি। আর সর্বোপরি আমরা সৌদি আরব এসে সেই দিনের যে সহি প্রচার তা শুনতে পেরেছি, জানতে পেরেছি এবং মানতে পেরেছি। আমরা যারা মেহনতি ভাইরা সৌদি আরবে এসেছি তারা বড় ভাগ্যবান। আমরা আমেরিকায় গিয়ে চাকরি করতে পারতাম, আমরা মালয়েশিয়ায় গিয়ে চাকরি করতে পারতাম, বহু বেতন পেতাম। এখানে হয়তো বেতন কম, তাই অনেকে বলবেন ভাগ্য খারাপ। কিন্তু যদি খেয়াল করে দেখেন যে আপনি এখানে এসে যদি আপনি মনে করেন যে এখানে সহি দিন আছে, সহি আকীদা আছে এবং সেটাকে গ্রহণ করেন, তাহলে এর থেকে মহামূল্যবান সম্পদ আর আপনার কিছুই হতে পারে না। পয়সা পান আর না পান, কিন্তু সহি আকীদা সহি দিন এখানে পাচ্ছেন, আর এটাই হচ্ছে আমাদের মহাসম্পদ, এটাই আমাদের মহাসম্বল। টাকা পয়সা দুনিয়াতেই নষ্ট হয়ে যাবে, কিন্তু পরকালে থাকবে, পরকালের পাথেও। আর আমরা যদি সহিভাবে সেই পাথেও সংগ্রহ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরাই হব সর্বোপরি, আমরাই হব ভাগ্যবান। ব্রাদারানে ইসলাম, আমি আপনাদের কাছে কি আলোচনা করব? ইসলাম ও আজকের মুসলমান, বর্তমানের মুসলমান যারা যারা বলে আমরা মুসলমান, তারা কি সেই ইসলামের কাছাকাছি আছে যে ইসলাম এসেছে পৃথিবীর বুকে এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রচার করেছেন আমাদের মাঝে, সেই ইসলাম কি আমাদের মাঝে আছে? আমরা একটু খেয়াল করে দেখব, একটু সমীক্ষা করব। চলুন আমার সাথে কোন এক গ্রামের, সেখানে এক ঘরে দাওয়াত খেলেন, দাওয়াত খাওয়ার পর ঘরের মুরব্বী তাকে জিজ্ঞেস করলেন, কি গো ছেলেমেয়েরা সব কেমন আছে, কেমন সব ভালো? বাবা বলেন, না এই যে ছোট ছেলেটা দেখছো সবসময় অসুখ, দেখো গলায় তাবিজ লাগানো আছে, হাতে তাবিজ বাঁধা আছে, এটা কিসের তাবিজ? না উড়োজ্বর হয়, এসব কিসের তাবিজ? না সর্দি লাগে খুব, এটা কিসের তাবিজ? বলে এক একটা বিষয়ে এক একটা তাবিজ গলায় হাতে বাঁধা আছে মুসলমান। তার ঘরের দরজায় তাবিজ চিটানো আছে, জানলাতে তাবিজ চিটানো আছে, ঘরের মাঝে বাঁশের টগায় একটা আয়না ঝুলানো আছে, কি ব্যাপার? বলছে ঘর বন্ধ করেছে। ঘর বন্ধ করেছে কিসের জন্য? বাবা বলো না, ঘরে রোগ ছাড়ে না, সব সময় মানুষ লোক ঘরে মেম্বারদের রোগ লেগেই আছে, ঘরে বরকত হয় না, রুজি রোজগারে বরকত আসে না, তাই হুজুর ডেকে ঘর বন্ধ করেছি। এই যে আয়না খুলে দিয়েছে উপরে, চারিদিকে ঘরের চার কোণে মাটির ভাঁড় পোতা আছে, তাতে সিঁদুর আছে, তাতে আরো কি আছে, মোমবাতি ধূপবাতি আরো কত কি কত রকমের কীর্তি করে ঘর বন্ধ করা হয়েছে। তারপর ছেলেমেয়েরা নামাজ পড়ে। তো বাবা আমার ছেলেটা চারটে চার বেটা চার ছেলে, এক ছেলেও নামাজ নষ্ট করে না, কোন জমাই বাদ দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, পড়ে একটা জুমাও বাদ দেয় না। তার মানে কি? শুধু জুমার নামাজ পড়ে। এরা নামাজি না বেনামাজি? এই হল পরিবেশ মুসলিমদের পরিবেশ। তাদের দুরবস্থা এমন যে একটা জুমাও বাদ দেয় না, অনেক কাছে জুমাও পড়ে না। এখন তো নাস্তিকের সংখ্যা বাড়ছে দিনের দিন, কিন্তু যারা মুসলমান, যারা আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা বেনামাজি, বলে জুমার নামাজ, তারা মনে করে কি জুমার নামাজ পড়াই যথেষ্ট। এই হচ্ছে পরিবেশের অবস্থা। আপনি কোন ইমাম সাহেবের সঙ্গে যদি আপনি যোগাযোগ থাকে জিজ্ঞেস করেন, তার ঘরের ছেলেরা নামাজ পড়ে না, মেয়েরা বেপর্দা, তারপর আরো অনেক কিছু আছে, সে হচ্ছে এই অঞ্চলের ঈদের ইমাম, ঈদের ইমাম সাহেবের ঘরে পর্দা নেই, ঈদের ইমাম সাহেবের ঘরে ছেলেরা নামাজ পড়ে না, ঈদের ইমাম সাহেবের ঘরে ছেলেরা ইসলামী তারবিয়ত পায় না, তাহলে শাশুড়ি যদি দাঁড়িয়ে মোটে, বউরা কেমন করে মুতবে? পাক দিয়ে দিয়ে, তাই না? যাদের যে সমাজের কথা ছিল, যে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা ইমাম, ইমাম মানে কি? আমাম, সবসময় আগে থাকবে, তাই না? শুধু নামাজের সময় আগে থাকবে কেন? তোমার পর্দার দরকার নেই, ইসলামের ইসলাম মানার দরকার নেই, তোমার নামাজের দরকার নেই, তোমার ইসলামের অন্য কিছু দরকার নেই? না, ইসলামকে আংশিকভাবে মানবে, এটা কিন্তু আমাদের ইসলামী পরিবেশে এমন অবস্থা, জানি না কোন কারণে। আপনি বিভিন্ন কারণ বলতে পারেন, তার মধ্যে পরিবেশকে দোষ দিতে পারেন। ইসলামের যে একটা গাছ ছিল, সেই গাছের ওপরে এক প্রকার লতা জন্ম নিয়েছে, জানেন, ওই যে কি লতা বলেন, স্বর্ণলতা বা আলোক লতা, যেটা সূর্যের আলোতে তারা খাবার পায়, এই গাছ থেকেই খাবার সংগ্রহ করে, গাছ থেকে গাছের রক্ত কি করে শোষণ করে, দিয়ে গাছটাকে আস্তে আস্তে কি করে দেয়, গাছটাকে নষ্ট করে দেয়, তাকে ফুলে ফলে সুশোভিত হতে দেয় না, সুন্দর হয়ে সেই গাছকে বাড়তে দেয় না। পরিবেশ আমাদেরকে এমন করেছে, আমাদের আমাদের সাংস্কৃতিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আর এই পরিবেশে থেকে আমরা ওই আলোকলতার নিচে প্রদমিত হয়ে গেছি, প্রশমিত হয়ে গেছি, আমরা আমাদের আর ফুল ফল প্রকাশ করতে পারছি না। মুসলিমরা মানসিক আগ্রাসনের শিকার হয়েছে। আমি একটা পরীক্ষা নেব আপনাদের কাছ থেকে, ইসলামের অবস্থা, মুসলমানদের অবস্থা। মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে? যে ইসলামকে মেনে চলে। ইসলামকে মেনে চলে মানে ইসলামের মোট যে বিষয় আছে, মোটামুটির উপরে যে মূল বিষয় আছে, কটা? পাঁচটা। এই পাঁচটা বিষয়কে সবাই ঠিকমতো মেনে চলে না চলে না, তাহলে তো বুঝতে পারবো মুসলমানদের পরিবেশ। প্রথম রুকন কি? লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, কিছু বলতে হবে না। কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, সঠিক অর্থটা যদি জিজ্ঞেস করি কজন মানুষ বলতে পারবে? যদি মানুষ কালেমা বলে আর কলেমার অর্থ না জানে, ইসলামে সে প্রবেশ করবে? তোতা পাখির গুলি আউরে সে ইসলামে প্রবেশ করতে পারবে না, কালেমার মানেটাই জানে না, এতে অনেক ফেল হয়ে যাবে, অনেক অধিকাংশ মানুষ 90 বেশি মানুষ ফেল হয়ে যাবে। তারপরে দ্বিতীয় রুকুন কি? আর নামাজের অবস্থাটা বুঝলেন না, একটা জমাও বাদ দেয় না, আটটি খাতকি 360 কি নামাজি বেশি, বাকি 75 নামাজি কম। আপনি যান সেই গ্রামে, যে কোনো গ্রামে, যে কোনো জামাতে, সেখানে 600 ঘরের বাস, মসজিদ যদি একটা হয় জুমার দিনে মোটামুটি না হলেও 500 লোক হবে, কিন্তু ওয়াক্তিগুলো দেখুন, ওয়াক্তি ওয়াক্তে যে নামাজ, সেই নামাজগুলো আপনি দেখুন, জোহর আসরে মাগরিবে দেখুন কটা জমা হয়, কটা লোক নামাজে হয়, নামাজেও ফেল। মুসলমানরা ইসলাম থেকেও দূরে আছি, নামাজ থেকে দূরে মানে ইসলাম থেকে দূরে নামাজ। আবার যারা নামাজ পড়ে তাদের মধ্যে কয়টা লোকের নামাজ সহি হয়, কটা লোকের লোক নামাজ সহি হয়, তাতেও ফেল। তৃতীয় রুকুন কি? তৃতীয় রুকুন হচ্ছে জাকাত। জাকাত কতগুলো মানুষ দেয়, জাকাতেও আমরা ফেল। দান করি, দানশীল মানুষ আছে, দান করে, আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু হিসাব করে এক টাকায় কত? আড়াই পয়সা, বা 100 টাকায় আড়াই টাকা, 100 টাকায় আড়াই টাকা হিসাব করে জাকাত কত মানুষ দেয়। বহু মানুষ সম্পত্তিওয়ালা মানুষ আছে, তারা হিসাব করে ওষর কত মানুষ দেয়, 10 ভাগের 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, যে ওষর দিতে হয় ধানের, কতগুলো মানুষ দেয়, এতেও ফেল। তারপরে রোজা আছে, রোজা অবস্থা জানেন, এখান তো রোজা চাষিরা চাষের সময় রোজা রাখে না, আর এখানেও বলে কষ্ট কাজ, হুজুর মাজরার লোকেরা, কোম্পানির লোকেরা রোজা করে, আমাদের খুব ভারী কাজ, কিন্তু ইফতারের সময় ঠিক ক্যাম্পে গিয়ে হাজি, কথা বলবো না ঠিক বললাম, সারাদিন খায়, আবার গিয়ে মুসলমানদের সাথে গিয়ে ইফতারি করে ক্যাম্পে, কত বড় মোনাফেকে, রোজাতেও ফেল। তারপরে হজ, হজে আপনি দেখেন, হজে যে সমস্ত মানুষরা আছে, এখানে বহু মানুষ এসেছে, এখনো পর্যন্ত মক্কা যায়নি, 20 বছর হয়ে গেছে মক্কা যায়নি, কেন? মক্কাটা তার কাছে কিছুই না, টাকা কামাও আর পাঠাও, কামাও আর পাঠাও, পেট ভরবে না। মক্কা যেতে পারে, হুজুর খুব অবস্থা খারাপ, এখনো পর্যন্ত মক্কা দেখেনি, আর কত ভাই তার বিপরীত আছে সেখান থেকে আসার জন্য, যে হুজুর আমি সেখানে এসে দেশে কাজ করতে যাব, আমি আগে মক্কা মদিনা দেব, এমনও লোক আছে, কিন্তু এমনও লোক আছে যে এখনো পর্যন্ত মক্কা দেখেনি, এখানে এসে সে আর হজ করতে পারেনি। হজের ময়দানে যদি আপনি পরীক্ষা করেন, মুসলমানরা ইসলাম থেকে কত দূরে আছে, আমাদের আবুল ওয়াফা ইবনুল আকিল একজন পণ্ডিত মানুষ, তিনি বলছেন, যুগের মুসলিমদের কাছে ইসলামদের কদর কতটুকু তা জানতে জামে মসজিদের দরজা ও হজের ময়দান লক্ষ্য করো। জামে মসজিদে দরজা, জামে মসজিদের সামনে আপনারা এখন নামাজ পড়লেন, জামে মসজিদে নামাজ পড়তে আসেন জুমার সময়, আপনি পেছনের কাতারে যদি দাঁড়ান, সামনের কাতারে যদি তাকিয়ে দেখেন কতজন লোকের কাপড় ঘাটের উপরে আছে বলতে পারবেন? কতজন হবে বলুন, কতদূর হবে, কটা লোকের কাপড় গাঁটের উপরে থাকে, গাঁটের উপরে কাপড় বা টাকনুর উপরে কাপড়, মাত্র 4 কি 5 জন পাবেন গোটা সাথে, গোটা কাতারে, মানে না, কেন মানে না, এত বড় আল্লাহ তালার 99টা রহমত কিয়ামতে প্রয়োগ করবেন, আর তা সত্ত্বেও সেই ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন না যে অহংকারের সাথে ঘাটের নিচে টাকনুর নিচে কাপড় পরে, কাপড় ঝুলিয়ে পড়ে, বলে হুজুর আমার অহংকার নেই, এমনি নেমে যায়। যদি অহংকার না থাকে তবুও নামিয়ে পড়বেন না, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তাহতা মা আসফালা মিনাল কাবাইনি তাহুয়া ফিন্নার, ঘাটের নিচের যে কাপড় ঝুলবে, যতটুকু ঝুলবে ততটুকু অংশ জাহান্নামে যাবে। আপনি যদি বলেন হুজুর ওইটুকু অংশ দিয়ে জাহান্নামে গেলে সমস্যা নেই, তাহলেও আমরা প্যান্ট পরবো আর ঘাটের উপরে পরবো, যে হ্যাংলা লাগবে, তো হ্যাংলা হওয়া ভালো না জাহান্নামে কাংলা হওয়া ভালো? যদি এতটুকু আপনার অংশ জাহান্নামে পড়ে, আপনারা জানেন সব থেকে জাহান্নামে ছোট আজাব কি, একজোড়া জুতো, আগুনের একজোড়া জুতো, তাই না? একজোড়া জুতো পরলে সমস্যা নেই, আর জাহান্নামের আগুনের তেজ কত, এই আগুন থেকে 70 গুণ বেশি, 70 গুণ আগুনের বেশি তেজ, ওই জুতো যদি আপনার পায়ে পড়িয়ে দেওয়া হয় মাথা দিমাগ পর্যন্ত মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। যদি বলেন হুজুর দোষ সমস্যা নেই, কিন্তু এরা মানতে চায় না। গাঁটের উপরে কাপড় দেখবেন আপনি জুমার মসজিদে, দেখবেন যে কতজন মানুষ গাঁটের উপরে কাপড়। এখানে বুঝতে পাচ্ছেন যে মুসলমানরা ইসলাম থেকে কোথায় আছে। দাড়ি রাখার কথা বলেন, বলি ইমান তো এখানে, দাড়িতে ইমান নেই। ঠিক আছে, তো ইমানের বীজ যদি তোমার বুকে থাকে তো মাটিতে পুঁতা থাকলেই হবে, বীজটা তো হবে, গাছপালা তো হতে হবে, তো এগুলো তো গাছপালা। বল না ইমান এখানে, মানলাম ইমান এখানে, যদি এখানে না থাকে তো কোনো লাভ নেই, কিন্তু তার গাছপালা দেখাও, ফুল ফল দেখাও, এখানেও আপনি বুঝতে পারবেন আমরা ইসলাম থেকে কোথায় আছি। হজের কথা বললেন উনি, হজের আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা জানেন আর রাখব কাসির ওল হাজ্জ কাদির, প্রচুর মানুষ হজ করতে যায়, লক্ষ লক্ষ প্রায় 40-45 লাখ মানুষ হজ করতে যায় এক এক বছরে। তাদের মধ্যে হজ কজনের কবুল হয় আল্লাহ জানেন। আপনি যদি দেখেন যে সেই মানুষরা যারা হজ করতে গেছে, যদি আপনি টিভিতে দেখেন, নিজে নাও যান টিভিতে যদি দেখেন, তো দেখবেন মিনাতে আরাফাতে অধিকাংশ মানুষের কান খোলা না ঢাকা, অধিকাংশ হাজির কান খোলা না ঢাকা, আরাফাতে মিনাতে খোলা, এই ডান কানটা খোলা আছে মিনাতে আরাফাতে। ডান কান মিনা আরাফাতে খোলা থাকবে? কখন খোলা থাকবে? কোন তাওয়াফে? সব তাওয়াফে? কোন তাওয়াফে? প্রথম তাওয়াফে, আগমনী তাওয়াফে, তাওয়াফুল কুদুমে বা উমরার তাওয়াফে, তারপরে ঢাকো। অনেকে কান খুলেই নামাজ, ওই সঙ্গে সঙ্গে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, কান খুলে খুলে নামাজ পড়ে, এরা কত বড় মিসকিন। এখান থেকে আপনি আন্দাজ করেন যে আমরা ইসলাম থেকে কত দূরে আছি, ইসলামকে আমরা ঠিক মতো মানতে পারছি না। আসুন ইমানের কথায় আসুন, ইমানের রুকুন কয়টা? ছয়টা, তাই না? প্রথম রুকুন কি? আমানতু বিল্লাহ, আল্লাহ আল্লাহর প্রতি ইমান আনলাম। আল্লাহ কি জিনিস? আল্লাহ কাকে বলে? এক জায়গায় গেলাম, সেখানে ছাত্রছাত্রীরা পড়ছিল এক গ্রামে, সেখানে বলছে হুজুর আমি তো ছাত্রছাত্রী ভালো ভালো ট্রেনিং দিচ্ছি পড়াচ্ছি, একবার পরীক্ষা নিয়ে দেখুন। ঠিক আছে তুমি একটা কেরাত শোনাও, কেরাত শোনালো, তারপরে বললো ঠিক আছে আল্লাহ বায়ত বাণী শোনাও, তো বলছে আল্লাহ, শেষকালে বলছে মানে সাল বিসালজি ওয়াল বারদি, বারদি মানে কি? ওই যে সালজি মানে আমার বরফ দিয়ে আমার গোনা ধুয়ে দাও, তো বারদি দিয়ে তো গোনা ধোয়া হয় না, গোনা বারদি দিয়ে ধোয়া হয়, বারাত দিয়ে ধোয়া হয়, তো বলছে বারদি। বেশ যাই হোক, তাহলে আমি তোমাদের একটা ইমানের পরীক্ষা নিই, আল্লাহকে চেনো? বলছে হ্যাঁ চিনি। বলো তো আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছেন বলো তো। ছেলে মেয়েরা চুপ থেকে গেল, বলতেই পারল না। শেষকালে হুজুর বলছে এই বল না বল না, আল্লাহ সব জায়গায় আছে। বলছে বল না আল্লাহ সব জায়গায় আছে। কে বলছেন? হুজুর, ইমাম সাহেব। ওই যে বললাম না, শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে তাহলে বউরা কি করবে? পাক দিয়ে দিয়ে মুটবে। মেন খুঁটি যেখানে সেখানেই আমাদের আলো নেই, যে আলো ছড়াবে তার মাঝেই আলো নেই, যে সর্ষে দিয়ে ভূত তারবেন সেই সর্ষেতেই ভূত গেড়ে বসে আছে। আলেম ওলামাদের মাঝে যদি সেই সচেতনতা না থাকে তাহলে আপনি কাকে দিয়ে আলো দেবেন? এখন আপনাদের মাঝে পরীক্ষা নিয়ে আপনারা বললেন আল্লাহ কোথায় আছেন, আরশে আছেন, এমন মানুষ আছে যারা বলবে আল্লাহ সব জায়গায় আছে, ঠিক না ভুল? অনেকে বলবে আল্লাহ সব জায়গায় আছে। আরে আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহ দৃষ্টি সব জায়গায় আছে, আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। অনেক মানুষ বলবে, অবশ্যই তো আপনারা সৌদি আরবে এসে ইসলামী সেন্টারগুলো থেকে শিখেছেন, দেশের কোন সভাতে যদি জিজ্ঞেস করা হয় তো 100% মানুষই বলবে আল্লাহ সব জায়গায় আছে, অথবা বলবে আল্লাহ হৃদয়ে আছে, আল্লাহ কলবে আছেন। আল্লাহ কলবে থাকবেন কেন? তাহলে কতগুলো আল্লাহ? নাকি যত যত কল্লা তত আল্লাহ? আল্লাহ তাআলা কলবে আছেন মানে আল্লাহর জিকির আল্লাহর কলবে আমাদের কলবে থাকবে, আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আমাদের থাকবে। এইভাবে বহু মানুষ ফেল করবে আস্তে আস্তে। আবার একটা প্রশ্ন করেন আল্লাহ সম্পর্কে, আমানতু বিল্লাহ, আল্লাহ সাকার না নিরাকার? আকার আছে না নেই? আল্লাহর আকার আছে? আর দেশে কি করেছেন? আল্লাহ নিরাকার, তাই না? আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আছে তার প্রমাণ কি? আল্লাহর আকার আছে তার প্রমাণ দিয়ে আপনাকে বলতে হবে যে যে জিনিসকে দেখা যায় না তা নিরাকার, আর যে জিনিস দেখা যায় তা সাকার। আল্লাহকে দেখা যায় না যায় না? আল্লাহকে দেখা যায়, দেখেছ আল্লাহকে? দেখা যাবে, তাই না? দুনিয়াতে দেখা অসম্ভব, অবশ্য যদি মারফতি মার্কা পীর সাহেব হন তো দেখতে পারবে, আল্লাহকে দেখতে পারবে, বরং আল্লাহ আপনার সঙ্গে ডাইরেক্ট এসে কথা বলবে। সব মিথ্যা কথা, ভুয়া কথা। কেয়ামত, মৃত্যুর আগে আল্লাহকে দেখা যাবে না, আখেরাত ছাড়া আল্লাহকে দেখা যাবে না, তাই না? জান্নাতে সব থেকে বড় সুখ হল আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। তাহলে নিশ্চয়ই আল্লাহকে দেখা যাবে, যা দেখা যাবে তার আকার আছে, তবে সেই আকার কেমন কেউ জানে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, আমি আমার রব, আমি আমার প্রতিপালককে সবচেয়ে সুন্দর আকারে দর্শন করেছি। তাহলে নিরাকার কথাটা ভুল, কিন্তু অধিকাংশ মানুষ এতে ফেসে আছে, আমান্ত বিল্লাতেই ফেল, তারপরে এক এক করে আমান্ত বিল্লাহি ও মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহু আকবার। যদি এক একটা বিষয়ে পরীক্ষা নেওয়া যায়, মুসলমানদেরকে দেখা যাবে যে মুসলমানরা বহু পিছিয়ে আছে, ইসলাম থেকে বহু দূরে। সেই মুসলমান আর নেই যে মুসলমান হওয়া দরকার ছিল, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজকে তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন, কোরআন ছেড়ে তারা ইসলাম থেকে দূরে সরে গেছে, ফলে তাদের পৃথিবীর বুকে বহু অশান্তি ভোগ করছে পৃথিবীর বুকে। আর একটা কথা বলে রাখি, যখন কোন মুসলমান মুসলমান বলে দাবি করে আমি মুসলমান, সে দাবি করে আমি মুসলমান, খাঁটি মুসলমান, কিন্তু পরীক্ষা নিলে, যেমন আপনি একটা দোকান, কাপড়ের দোকান আছে, আব্দুল সামাদ ভাইয়ের কাপড়ের দোকান আছে, সেখানে লেখা আছে এখানে যাবতীয় বস্ত্র সুলভ মূল্যে পাওয়া যায়। আপনি গেলেন, গিয়ে বললেন, ভাই আমার একটা পায়জামা দরকার, বললেন হুজুর ওইটাই নেই। তারপরে বললেন, ভাই আমার একটা শাড়ি দেন তো, সিনথেটিক শাড়ি চাই, বললেন ভাই ওটাই নেই। তারপরে বললেন যে ঠিক আছে আমাকে টুপি দেন, বললেন ওটাই নেই। বলতে আপনি সাইনবোর্ডটা তুলে ফেলেন, সাইনবোর্ডে লিখেছেন এখানে যাবতীয় কাপড় বা বস্ত্র সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের অবস্থা তাই, মুসলমান না, আমরা দাবি করি যে আমরা হচ্ছি পূর্ণ মুসলমান। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদাররা, হে ইমানদাররা, তোমরা ইমান এনেছ, বুকে ইমান আছে, তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম যার নাম, যার মূল ধাতু হল সিলম মানে শান্তি, তাতে পরিপূর্ণরূপে প্রবিষ্ট হও, প্রবেশ করো। নুসনুস না, নুসনুস তো জানেন, আপনি জানেন যে যদি কোন জায়গাতে শুয়ে থাকেন, অর্ধেক দেহ সূর্যে আর অর্ধেক দেহ ছায়াতে, এটা ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ। নুসনুস, এই শীতের রাতে অর্ধেক দেহ জানলার বাইরে, অর্ধেক দেহ ঘরের ভিতরে, এটা কেমন? নিশ্চয়ই সবাই বুঝেন এটা খারাপ। নুসনুস অর্ধাধি, অর্ধেক অর্ধেক না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথে চলে অথবা চলতে বলে, খবরদার সেই পথে চলো না। কি করে বুঝবেন আপনি যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন, শয়তানের পথে চলছেন? যখনই আপনি দেখবেন শরীয়ত শরীয়ত বিরোধী কোন কাজ আপনি করছেন, তখন আপনি শয়তানের পথে চলছেন। শয়তান কেন? ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমার সেই আদি পিতার সময় থেকে শয়তানি করে আসছে, শত্রুতা করে আসছে, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তুমি সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, বরং তুমি করো কি, কার অনুসরণ করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। বুঝতে পাচ্ছেন যে সেই মুসলমান নেই যে মুসলমান আমাদের দরকার ছিল। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ, অবেদ জাহার, জীবনে মৃত্যু গান, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যুও করিত সালাম, যাহার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পড়ি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? স্ত্রী পুত্রে আল্লাহরে সফি, জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ যারা, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আছে সে মুসলমান? যে মুসলমানের প্রয়োজন ছিল, যে মুসলমান তখন ছিল, সেই মুসলমান আজ আর নেই। এখন ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ এমন হয়েছে, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে কর ফখর, মুনাফিক তুমি সেরা বেদিন। ইসলামে যারা করে জবে হোক, তুমি তাহাদের হও, তবে তুমি জুতাবহা তার অধীন। মুনাফিকের সংখ্যা আমাদের সমাজে আছে না নেই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পর একটা নাম জানতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় জিজ্ঞেস করতেন, আহাদারা ফোলান, আহাদারা ফোলান, অমুক এসেছে, অমুক এসেছে। জানতেন মুনাফিক কারা, কোরআনের আয়াত অবতীর্ণ হতো তাদের অন্তরের খবর নিয়ে। তা সত্ত্বেও সেই সমাজে মুনাফিক ছিল। আর আমার এই সমাজে, যে সমাজে কেউ কাউকে কিছুই বলার নেই, এখন যদি কেউ মুনাফিকি করে কোরআনের আয়াত আসবে নাকি কেউ খবর বলে দেবে, অন্তরের খবর কেউ জানে, তাহলে এই সমাজে মুনাফিক নেই? প্রচুর মুনাফিক আছে, প্রচুর মুনাফিক আছে, ধোকা দেওয়ার জন্য প্রচুর মুনাফিক আছে। দেখবেন তারা মসজিদে আসে না, কিন্তু যখন আসে প্রথম কাতারে বসে। আল্লাহুল মুস্তাআন। কথায় বলে ঘরচোরকে কি বলে, পরচোরকে পার, কিন্তু ঘরচোরকে পার নেই। ঘরের ঢেঁকি যদি ছেলে খায়, ঘরের কুমির যদি, ঘরের ঢেঁকি যদি কুমির হয়, তো ঘরের ছেলে আর থাকবে? মুসলমানদের মাঝে, মুসলমানদের ভিতরে যদি মুনাফিকি থাকে, তাহলে তো বুঝতেই পারছেন যে সমাজের অবস্থা কি। আমাদের এই যে সমাজ, এই সমাজের ভিতরে পরিবেশে চাপ বেড়েছে। আজকের মুসলমান মানসিক আগ্রাসনের শিকার হয়েছে, মানসিক পরাজয়ের শিকার হয়েছে পরিবেশের চাপে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে তারা পর্যুদস্ত। তাই নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেও লজ্জাবোধ করে, নিজের পরিচয় নিজে গোপন করে, আত্মগোপন করে। বাঘের বাচ্চা ছাগের পালে পড়ে, মেষের পালে পড়ে নিজেকে ছাগ থেকে ছোট হ্যাই মনে করে, হীরার টুকরা মাটিতে পড়ে ধুলো ধূসরিত হয়ে নিজের পরিচয় ভুলে গিয়ে নিজেকে মাটির ঢেলায় মনে করে থাকে। অথচ মুসলিম, মুসলিম বলে পরিচয় দিতে তার গর্ব হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে আর ভালো কথা কে বলে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং ভালো কাজ করে। শুধু আহ্বান করলেই হবে না, কাজ করতে হবে, তাই না? ভালো কাজ করে আর বলে আমি মুসলিম, আমি মুসলমানদের একজন, মুসলমানদের একজন বলা, এটাও একটা ভালো কথা। যেখানে আমরা থাকি না কেন, আমরা মুসলমান বলে যেন পরিচয় দিই। আমরা যে পরিবেশেই থাকি, আমরা যেন চুম্বক হই, লোহা যেন না হই। আকর্ষণ কে করে? চুম্বক। আর লোহা, কিন্তু সমস্যা হচ্ছে চুম্বক যদি হালকা হয়, চুম্বক হালকা লোহা ভারী, তখন আকর্ষণ কে করে? আকর্ষণ করে চুম্বকই, কিন্তু চুম্বক ছুটে যায় লোহার দিকে। বাংলাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা কখনো পানিতে ভাসে? কোনোদিন পানিতে ভাসে না, কিন্তু কাঠে পিড়ানো থাকলে, কাঠ ভাসলে লোহাও ভাসবে। একেই বলে সংসর্গ গুণ, একেই বলে পরিবেশ। সে পরিবেশ আমাদেরকে নষ্ট করে দিয়েছে, আমাদেরকে ছোট করে দিয়েছে। আমাদের যে পরিচয়, সে পরিচয় আমরা দিতে পারছি না, যে কোনো সমাজে গিয়ে বুক ফুলে বলতে পারছি না যে আমি হচ্ছি মুসলমান। কেন? আমাদের আমল আমাদেরকে নষ্ট করে দিয়েছে, আমাদের আমল আমাদেরকে লাঞ্ছিত করেছে, আমাদের আমল আমাদেরকে পদদলিত করেছে, অবহেলিত করেছে। তাই আমরা মুসলিম বলে পরিচয় দিতে পারছি না। কিন্তু আমি বলছি শোনো, যে পরিবেশেই থেকো মাথা উঁচু করে বলো আমি মুসলিম, বুক ফুলিয়ে বলো আমি মুসলিম, জোর গলায় বলো আমি মুসলিম, গর্বের সাথে বলো আমি মুসলিম, মনের তৃপ্তির সাথে বলো আমি মুসলিম, নির্ভয়ে বলো আমি মুসলিম, নির্দ্বিধায় বলো আমি মুসলিম, হিম্মতের সাথে বলো আমি মুসলিম, মনের সকল সংকোচ কাটিয়ে বলো আমি মুসলিম, জিহবার জড়তা কাটিয়ে বলো আমি মুসলিম, আমি সেই সত্তার নিকট আত্মসমর্পণকারী মুসলিম যিনি বিশ্ব জাহানের সৃজনকর্তা ও দয়াময় পালনকর্তা। মুসলমান মুমিন হতে হলে পরিপূর্ণরূপে হতে হবে আল্লাহর আহ্বান, উদখুলু ফি সিলমি কাফা। মুমিন কখন হবেন, মুসলিম কখন হবেন? আপনারা জানেন, যদি বলেন হুজুর এক কাপ চা খান, এই চাটা কি জিনিস দিয়ে তৈরি? চা শুধু একটা জিনিস, চিনিকে বলা হয়, না চায়ের পাতিকে বলা হয়, না পানিকে বলা হয়? সব বিলিয়ে যাবে, চিনি থাকবে, অবশ্য ডায়াবেটিস রোগীর জন্য বুঝতেই পারছেন চিনির দরকার হবে না, কিন্তু চা যাকে বলে বাঙালির চায় তো আবার দুধও লাগবে। তাহলে চিনি, চা পাতি, দুধ এবং পানি, এই চারটা জিনিস একসঙ্গে থাকবে, মিলিয়ে গরম করে ফুটিয়ে দিলে তবে তাকে চা বলবে, তাই না? একটা তো চা বলা যাবে না। তেমনি যেমন শরবত, শরবত ওই চিনি পানি ইত্যাদি, যাই হোক, যখন আপনাকে বলা হবে মুমিন, মুমিন যখন আপনাকে বলবো, তখন শুধু ইমান কাকে বলে? শুধু কি বুকের বিশ্বাসকে ইমান বলে? ইমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম, তা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আর আর কাজে পরিণত। তিনটে জিনিস যদি না করেন, শুধুমাত্র একটা জিনিস যদি করেন, তাহলে নিশ্চয়ই আপনার ইমান পরিপূর্ণ নয়। যে ইমানে শুধু বিশ্বাস থাকে, আমি একটা উদাহরণ দিই, আপনি বিয়ে করে আনলেন, একটা মেয়েকে বিয়ে করে আনলেন, মেয়ে সত্যি ভালো, আপনার পঞ্চমুখে প্রশংসা, বাড়ির লোকের কাছে প্রশংসা, পাড়া প্রতিবেশী মেয়েদের কাছে প্রশংসা, স্বামী আমার খুব ভালো, স্বামী আমার জানবো, স্বামী আমার প্রাণ, ঠিক আছে, বাড়িতে এসে খুব আই লাভ ইউ বলে, তাই না? তারপরে যখন বলেন কি গো দু তিন দিন তো হয়ে গেল, পুরনো হয়ে গেছে, যাও রান্নাটা চাপাও, বলে না আমি তো পারবো না, আমি তো রান্না করার জন্য বিয়ে করিনি, বিছানাটা করো না তো, আমি বিছানা করার জন্য বিয়ে করিনি, মাথাটা খুব যন্ত্রণা করছো, টিপে দাও, তোমার মাথা তুমি টিপে দাও, আমি কি মাথা টিপার জন্য বিয়ে করেছি? আই লাভ ইউ কেমন লাগবে আপনাকে শুনতে বলুন তো, কেমন লাগবে? এইরকম মেয়েকে তালাক দেবেন না? দেবেন না, তোর মতো বইয়ের দরকার নেই, মুখে আই লাভ ইউ আর অন্তরে সত্যিই ভালোবাসে, কিন্তু কাজ করে না, কাজের বেলায় নেই, কাজের সময় কাজই, কাজ ফুরালেই পাজি। এক মানুষ আছে যে সময় দেখবেন স্বার্থের সময় আছে কিন্তু কাজের সময় নেই, এমন মেয়েকে যখন আপনি বউ করতে পারেন না, তখন এমন ইমান যে ইমানে আপনার বিশ্বাস আছে, ভক্তি আছে কিন্তু কাজ নেই, সে কাজ আপনাকে, সে ইমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। বলে হুজুর আপনি তো কয়ে দিলেন, কিন্তু হাদিসে আছে আমরা জানি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে, বাস লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে থাকেন জান্নাতে যান, তার নামাজ পড়ার কি দরকার, রোজা রাখার কি দরকার? তা না, আপনি কাজ না করলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তবে হ্যাঁ, এমন এক সময় যে সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, পড়ার পরে আর কোনো কাজ করার সময় পাননি, আপনি জান্নাত যাবেন। কিংবা এমন এক সময় যে সময়ে আপনি ইসলাম গ্রহণ করেননি, ইসলাম গ্রহণ করার পর, তওবা করার পর লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর আপনার জান কবল হয়ে গেল, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। শেষ মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আপনি আশা করে বসে থাকুন যে মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেব, খালাস এক পা তুল জান্নাত চলে যাব, পারবেন আশা করতে? মরার সময় আপনি কি বলবেন তো আপনি জানেন, ওই তো শুনছি বহু সৌদি ওয়াজে শুনেছি যে এক লোক নিলামে বিক্রি করত, ওয়াহেদ ওয়াহেদ বে খামসা স্নেহ বে আশারা, ওয়াহেদ বে খামসা স্নেহ বে আশারা, বলছে এই করতে করতে ব্যস এই নামাজ আদায় কিছু করতো না, শেষকালে যখন মরার সময় হয় তখন আগে মরার আগে বলছে ওয়া হাদ খামসা স্ট্যান্ডে আসা। বুঝতে পারলেন? আমাদের দেশেও দেখেছেন অনেকে লজেন্স বিক্রি করে, একটা পাঁচ জোড়া দশ, একটা পাঁচ জোড়া দশ, তো একটা পাঁচ জোড়া দশ মরণের সময় বলে, কারণ সে বলে বলে বলে বলে এত অভ্যস্ত হয়ে গেছে মরণের সময় সেটাই বলবে। আপনি খবরদার আশা করবেন না যে আমি শেষকালে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তারপর আমি জান্নাতে চলে যাব, না। যেমন অভ্যেস করবেন, যেমন অভ্যেস রাখবেন, আপনার যদি কাজের অভ্যেস থাকে, আল্লাহর জিকরের অভ্যেস থাকে, তাহলে আপনি শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, নচেৎ খবরদার আশা করে বসে থাকবেন না। মোট কথা, মুসলমান হয়ে কাজ করতে হবে, ইমান এনে আপনার অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর মুখে স্বীকার করার সাথে সাথে কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলেছেন না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম আসরের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে এই চার শ্রেণীর মানুষ নয়, চার শ্রেণীর সমষ্টি মানুষ না, ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান আনবে, ওয়া আমিলুস সালেহাত, ইমানের সাথে নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর আপোষে হকের ওসিয়ত করবে, তার মানে কি, প্রচার করবে, এক অপরকে নসিহত করবে, ওসিয়ত করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর এই তিনটে কাজ করার জন্য যে প্রয়োজন আছে খুব বিশাল জিনিস, সেটা হচ্ছে সবুর, ধৈর্য, ধৈর্য ধারণ করবে, তাহলে সে মানুষ ক্ষতিগ্রস্ত নয়। বোঝা গেল কি, যে আমাদের যদি সফলতা প্রয়োজন হয়, আমরা যদি সফল মানুষ হতে চাই, তাহলে এই চারটে জিনিস আমাদের মাঝে আনতে হবে, নচেৎ কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা এমন এক জায়গায় আছি, আমরা মুসলমান হয়ে কোরআন ও হাদিস সব জানছি, বিশেষ করে সৌদি আরবে এসে এই সহিহ দিনকে জেনে যদি আমল না করি, সহিহ দিনকে যদি গ্রহণ না করি, তাহলে নিশ্চয়ই জবাবদিহি করতে হবে। আমরা এখান থেকে মাসের মাস লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাচ্ছি, ছেলে মেয়ের জন্য পাঠাচ্ছি, স্ত্রী পরিজনের জন্য পাঠাচ্ছি, কিন্তু সহিহ দিন যদি না পাঠাতে পারি, চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে যদি না পাঠাতে পারি, তাহলে আমরা বড় হতভাগা। আমাদের মধ্যে এমনও হতভাগা আছে যে মিলাদের সময়ে টাকা পাঠাতে হয়, ভাইরা ছাড়বে না, মা মারা গেছে মিলাদ পড়াবো, তো ভাইরা ছাড়ছে না, টাকা পাঠা, তুই বিদেশে কামাচ্ছিস টাকা পাঠা, না এটা করা চলবে না, এটা বিদাত, দেখ বিদাত কে বললো, তুই এখন বকিলি করবি, দিবি না, কার্পণ্য করবি, তাই তুমি বলছিস, নিরুপায় হয়েছে, টাকা পাঠায়, মিলাদের সময় টাকা পাঠায়, ওরসের সময় টাকা পাঠায়, কিন্তু এখান থেকে সহিহ দিন যেটা আছে সেটা সে প্রকাশ করে বলতে পারে না, মায়ের কাছে বলতে পারে না, বাপের কাছে বলতে পারে না, ভাইদের কাছে বলতে পারে না, যে এটা শিরিক, এটা বিদাত, এটা করা ঠিক না, এটা করা, যাই হোক, এখন সমস্যা হচ্ছে কি, যে কিছু মানুষ আছে যারা সৌদি আরবের দুশ্মন, সৌদি আরবের সহিহ দিন আছে বলে তারা সৌদি আরবের বদনাম করে রেখেছে, তাদের হুজুররা বদনাম করে তাদের কানে তালা ঝুলিয়ে রেখেছে, বলেছে ওয়াহাবি, ওরা কি, ওরা ওয়াহাবি, ওয়াহাবি কিস চিড়িয়াকার নাম হ্যাঁ, সর্বনাশ, ওয়াহাবি কাফের, ওয়াহাবি হচ্ছে কাফের, ওদের কথা শোনো না, ওদের বই পড়ো না, এটা ভারী মুশকিল, এই কথা বলে আপনার কানে তালা ঝুলিয়ে দিয়েছে, পরে এমনও হতভাগা আছে যারা এদের টাকা তো নেয়, এদের টাকাটা বড় মিষ্টি, কিন্তু এদের ইসলামটা সহি না, এরা মনে করে এদের কাছে টাকা কামাও ইসলাম কামাবে না। ইসলাম সম্পর্কে বড় দুঃখের বিষয়, জামে ইসলামিয়াতে মদিনা ইউনিভার্সিটিতে সেখানকার ছাত্র, কুল্লিয়াতুস শরিয়াহ ছাত্র, বাংলাদেশ বাড়ি এসে বলছে, হুজুর আপনার বাড়ি ইন্ডিয়া? জি হ্যাঁ। তো সৌদি আরবের মুসলমানরা নাকি ওয়াহাবি, কেন আপনি জানেন না? বলছে না, আমাদের বড় হুজুর বললেন মদিনা যাচ্ছ যাও, কিন্তু সেখানকার দিন খবরদার গ্রহণ করো না, তাদের ওয়াহাবি, ওদের মজাব গ্রহণ করো না। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, সেই ছাত্র পাস করে গিয়ে বাংলাদেশে বড় মাদানি হয়ে, আমিও মাদানি, মদিনা এসি রুমে বসে ওরা বক্তৃতা করছে, ভাইজান এসি রুমে বসে বক্তৃতা করি আর না করি, এসি রুমে বসে করি অথবা রোদ্রে বসে করি, যেটা বলছি সেটা দেখতে হবে, নাহলে এসি রুম দেখতে হবে আর রোদ দেখতে হবে, যে রোদে বসে বলছে, যে আপনার লোটা কম্বল নিয়ে রোদে রোদে রোদে রোদে নিজের পয়সা খরচ করে দিন প্রচার করে বেড়াচ্ছে, সেটা দেখবেন নাকি এসি বসে এসি রুমে বসে কি বলছে সেটা দেখবেন, যেটা বলছে সেটা দেখবেন নাকি মানুষ দেখবেন? আপনি দেখেন যেটা বলা হচ্ছে সেটা সঠিক কি না, আমি বেতন ভোগী, আমি বেতন নিয়ে কাজ করি, নাকি আমি নিজের পয়সায় প্রচার করি বা দিন প্রচার করি, এটা দেখার বিষয় না। আপনি দেখবেন যে আমার মুখ থেকে কি বের হচ্ছে, সহিহ জিনিস বের হচ্ছে কিনা, সহিহ আকীদা বের হচ্ছে কিনা, কোরআন এবং সহিহ হাদিস বের হচ্ছে কিনা, তাহলে আপনি গ্রহণ করুন। একটা কথা বলবো আপনাদেরকে, যারা এখনো এঁচে পেঁচে আছেন, এখনো বুঝতে পারছেন না, এখনো দ্বন্দ্বে আছেন, এখনো দ্বন্দ্বে আছেন, মানসিক দ্বন্দ্ব আপনার ভিতরে কাজ করছে, তাই তো আমাদের দেশের ইসলাম ভালো না সৌদি আরবের ইসলাম ভালো, এরকম দ্বন্দ্ব হয় না? হয় না আপনার মনে? বিশেষ করে যারা নতুন ভাই এসেছে তা তো অবাক, সবে বরাতে রাতে আমাকে একজন এসে বলছে হুজুর কি ব্যাপার, আজকের রাতে কোন সবে বরাতের কোন ব্যাপারই দেখছি না, আলো টালো কিছু নেই, এদেশের লোকরা সবে বরাত পালন করে না জানেন না? বলছে না তো। আর সবে বরাত পালন করা বিদাত, আমাদের দেশের হুজুররা আমাদের টিভিতে আমাদের রেডিওতে সব প্রচার, এমন এমন অনুষ্ঠান, আর সেটাকে বিদাত বলছেন, এটাকে করা যাবে না? না করা যাবে না। যারা দ্বন্দ্বে আছেন এখনো, এখনো পর্যন্ত দেখছেন যে এখানে নেই আমাদের দেশে আছে, অথবা আমাদের দেশে নেই এখানে আছে, যারা দ্বন্দ্বে আছেন তাদেরকে আমি শুধু একটি সনির্বন্ধ অনুরোধ করব, তারা উদার হন, খবরদার গোঁড়া হবেন না, উদার হন, অনুদার থাকবেন না, হৃদয়ের তালা খুলে দেন এবং উন্মুক্ত মন নিয়ে শুধু শুনে যান, পড়ে যান। যদি আপনি গ্রহণ করতে না চান তো পড়ে যান, শুনে যান। আমি আল্লাহ তাআলার একটি বাণী শোনাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা কোরআনে সূরা যুমারায় বলছেন, আবাশশিরুল ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, ওই বান্দাদেরকে যারা ইস্তামিউনাল কওলা কথা শুনে, কথা শুনে এবং মন মনোযোগ সহকারে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে যেটা ভালো, ভালো আহসান মানে কি? হাসান মানে ভালো, আর আহসান মানে সবচেয়ে ভালো, যে কথাগুলো শুনছে তার মধ্যে সবচেয়ে যেটাকে ভালো মনে হচ্ছে এবং সবচেয়ে বলিষ্ঠ মনে হচ্ছে সেটা কি করে? ফায়াত্তাবিউনা আহসানা, সেটার অনুসরণ করে। এখানে তাকলিদের কথা নেই, ইত্তিবার কথা আছে, সেই কথার অনুসরণ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এই যে কথাটা বলা হলো, কথা শুনে কিন্তু ভালো, যেটা সবচেয়ে ভালো সেটা গ্রহণ করে, এদের সার্টিফিকেট দুটো, আল্লাহ তাআলা দুটো সার্টিফিকেট দিয়েছেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়ত করেন, তাদেরকে এই পথ দেখান, আর তারাই সৎ পথ পায়, তারাই সৎ পথ পায়, যদি সে চায় সৎ পথ পেতে তারাই সৎ পথ চা পায়। ওয়া উলাইকা হুমুল আলবাব, আর দ্বিতীয় সার্টিফিকেট হচ্ছে তারা জ্ঞানী মানুষ, জ্ঞানী। যদি তুমি আল্লাহর কাছে জ্ঞানী হতে চাও, যদি বলো যে আমি জ্ঞানী মানুষ, আমি অজ্ঞানী নই, আমি মূর্খ নই, আমি বোকা নই, তাহলে জ্ঞানী হওয়ার জন্য শর্ত হল কি? মনকে উদার করতে হবে, এবং যখন যেখানে যে কথা শুনবে তার মধ্যে সবচেয়ে ভালো কথা অমুক হুজুরের কথা, তমুক হুজুরের কথা নয়, এই হুজুরদের কথার মাঝে যে কথা সব থেকে আপনাকে ভালো মনে হয়, আপনার জ্ঞানটাকে কাজে লাগান। ইস্তাফকে কালবাত ওই নাফসা কাল মাফতুন, তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তোমার হৃদয়কে ফতোয়া জিজ্ঞেস করো, যদিও বহু মুফতিরা ফতোয়া দিয়েছে, তোমার জ্ঞান একটা জিনিস আছে, সেই জ্ঞানটাকে কাজে লাগাও। যদি জ্ঞানী হতে চাও তাহলে আল্লাহর এই প্রেসক্রিপশন মেনে নাও, আল্লাহ তালা এই ডিসিশন মেনে নাও, আল্লাহ তালা এই ফয়সালা মেনে নাও, কি যে যখন কথা শুনবে, কথা শুনবে কিন্তু ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে সবচেয়ে যেটা সুন্দর সেটা অনুসরণ করবে। ভাই এখানে এসেছেন, এমন এক জায়গায় আছেন যেখানে থেকে সহি ইসলামকে জানা যায়, সেখানে যদি আপনি গ্রহণ না করেন, আমল না করেন, তাহলে জানবেন যে আপনি একজন মরা মানুষ, মৃত মানুষ। কবি নজরুল বলেছেন, শক্তি সিন্ধু মাঝে রহিহায়, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও, মরিয়া গিয়াছে সে। শক্তি সিন্ধুর মাঝে এসেছেন, সেই সিন্ধুর মিষ্টি পানি আপনার নৌকার সাথে আছে, অথচ আপনি পানি পানি করে চিল্লাচ্ছেন, ওয়াটার ওল্লা ওয়াটার করে মারা যাচ্ছেন, এটা সত্যি আপনি মরার পূর্বেই মারা গেছেন, আপনার বেঁচে থাকা না থাকা বরাবর। মরা মানুষ, শক্তি সিন্ধুতে থেকে পানি, পানির উপরে বসে পানি পানি চিল্লাচ্ছ, এটা খুব কঠিন, খুবই খারাপ। ফল পাইয়াছ পাওনি করস হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবি রস পায় না কোনুড়ি। ফল ফল মাথায় করে বয়ে বেড়াচ্ছেন, পাত ফলের ঝুড়ি, ফল পেয়েছে ফলের রস পায়নি। একটা পাথর দেখবেন যেখানে ওই যে সাল্লালগুলো থাকে, ওগুলো কি বলে ঝর্ণা যেখানে ঠিক করা থাকে, সেখানে নিচে পাথর ডুবে থাকে, সেই পাথর লক্ষ বছর ডুবে আছে, কিংবা সমুদ্র তীরে কিংবা নদীতে পাথর ডুবে আছে, কিন্তু পানির রস যদি না পায় তাহলে সত্যিই বড় আফসোসের আক্ষেপের কথা। আপনারা এমন এক জায়গায় আছেন যেখানে এত সুন্দর ব্যবস্থা, মাশাআল্লাহ, আপনি যান বড় বড় কোম্পানিতে যান, কোম্পানি হ্যাঁ কি ব্যাপার আপনাদের, আমরা আপনারা আমাদের দর্শনে আসেন না কেন? হুজুর এ কেউ বলবে কাফিল খারাপ, কোম্পানি খারাপ, যেতে দেয় না, সময় নেই। আর সময় হয় না হুজুর, কখন যাবো? সারাদিন মেহনত করে আসি, তারপরে গোসল টোসল করে রান্না বান্না করে খেতে হয়। হুজুর সময় হয় না, হুজুর সময় হয় না, সময় নেই। তারপরের দিন গেলাম, তাস ভাঙছেন, তাস খেলছেন, কিংবা 500 চ্যানেলের রিমোট, আল্লাহ আকবার, এ চ্যানেল ও চ্যানেল একে ঘুরতে ঘুরতে কোথায় কোথায় কি দেখছেন, কি দেখেন জানেন? সবাই মানুষের মন হচ্ছে ইন্না নাফসালা আম্মারাতুম বিসু, খারাপের দিকে ধাবিত হয়। যখন তাস খেলছেন, ক্যারামবোর্ড খেলছেন, টিভি দেখছেন, তখন গিয়ে বলছি যে কি ভাই এসব কেন করছেন? কি করব হুজুর, বিদেশে এসেছি, সময় কাটে না। কাল কি বললেন? কাল কি বললেন? সময় নেই। আর আজকে আপনি বলছেন এত সময় আছে, এত সময় আছে, যেমন বন্যার পানি জমে গেছে পানি কাটে না, তেমনি এত সময় আছে যে সময় কাটে না, তাই টিভি দেখে কাটাচ্ছি, তাই তাস খেলে কাটাচ্ছি, তাই ক্যারামবোর্ড খেলে কাটাচ্ছি। লজ্জা লাগে না এমন দ্বিমুখী কথা বলতে? লজ্জা লাগে না? মানুষকে বুঝাতে পারবে, হুজুরকে বুঝিয়ে দেবে, কিন্তু রব্বুল আলামিনকে বুঝাতে পারবে না। মুখে মিথ্যা কথা বললে মুখে মোহর মেরে দেওয়া হবে। আর কথা বলবে কে? আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, সমস্ত কথা, সত্য কথা খুলে বলে দেবে, তখন কোনো জবাব পাবেন না। সুতরাং আপনাদেরকে বারবার বলছি, সৌভাগ্যবান আপনারা, যদিও আপনার বেতন আমি জানি কারো বেতন আছে 250 রিয়াল, আল্লাহ মুস্তাহান, 250 রিয়াল বেতন, কি করবে? সে টেলিফোনে খরচ করবে না বইয়ের জন্য পাঠাবে, তাও আবার জমি বন্ধক অমক তমক বিভিন্ন ব্যাপার আছে, তবুও আপনি ভাগ্যবান। আমি ভাগ্যবান কেন বলছি? যে ভাই টাকা পয়সা দুদিনের মধ্যে চলে যাবে, কিন্তু যে জিনিস আপনার সঙ্গে, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ মারা যায় তখন তার পিছনে পিছনে কয়টা জিনিস যায়? তিনটে। কি কি? তিনটে জিনিস কি কি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তাই না? তার পরিবার পরিজন ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে যায়, কবর দাফন করার পর যা দোয়া দুটা পড়লো পড়লো করলো, যা জানত তাই করত, তারপর তাকে দাফন করে ফিরে আসে। কে ফিরে আসে? আহলুহু ওয়া মালুহু, তার আহাল ফিরে আসে পরিজন, যে আপনার ছেলে বা ভাই যেই হোক ফিরে এলো। আর মাল, মাল বলতে যেটুকু মাল গিয়েছিল কবর পর্যন্ত, ওই যে গোলাম চাকর বাকর কিংবা আপনার কোন জিনিস, ঘরের গাড়ি বা যাই হোক যা কিছু গিয়েছিল সব ফিরে ঘরে ঢুকবে। আর আসল মাল তো আছে, জমি সম্পত্তি, সে তো ভাগ করার জন্য মারামারি করছে। আপনার ছোটবেলা দেখুন ব্যাংকে ছুটে গেছে, ব্যাংক থেকে টাকা, বাপের টাকা, তাড়াতাড়ি আগে বের করে নেবে, এরকম ঘটনা ঘটেছে, বাপ মারা গেছে, বাপ পড়ে আছে, ও ব্যাংকে ছুটেছে যাতে করে টাকাটা ফাঁকি না যায়। আহলুহু ওয়া মালুহু ফিরে আসবে, সঙ্গে কে থাকবে? আমল থাকবে। আপনার এই টাকা সঙ্গে যাবে না, আপনার আমল আপনার সঙ্গে যাবে। সুতরাং যেটা আপনার সঙ্গে যাবে সেই দিনের জন্য, যেদিন চিরদিনকার দিন, যেদিন কঠিন দিন, সেই দিনের জন্য প্রস্তুতি নিন। আপনি ভাগ্যবান, আপনি সহি জিনিসটা গ্রহণ করুন, সঠিক আমল আপনি করে যান। আজকের মুসলমানরা ইসলাম মানছে না। আমার আজকে অনুরোধ হচ্ছে আজ যে আপনারা সঠিক ইসলাম যেটা আছে সেই ইসলামকে পরিপূর্ণরূপে মানবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা যেহেতু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে যাও। আমল সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, কাল কিয়ামতে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াযুলু কদমু ইবনে আদম মিন ইন্দ রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস, কোন মানুষের আদম সন্তানের পা হিলবে না কাল আল্লাহর সামনে থেকে যতক্ষণ না তাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এই পাঁচটা বিষয় কি কি? তার বয়স 70-80-90 বছর যে বয়স দেওয়া হয়েছিল, আনআমুরিহি ফিমা আফনা, এই বয়সটা তুমি কিসে ক্ষয় করেছ? আর এই বয়সটার মধ্যে একটা বসন্তকাল ছিল, একটা শক্তি সম্পন্ন সময়কাল ছিল, একটা আবেগময় সময়কাল ছিল, সেই সময়টা হচ্ছে পুরো সময়ের সুন্দর জিনিস, সেটা কি? যৌবনকাল। যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না গরু, ফিরে না যৌবন। এই যৌবনকাল, বসন্তকাল, এই যৌবনকাল তুমি কিসে কিভাবে ব্যয় করেছ, কিভাবে ব্যয় করেছ? যৌবনকালে যৌবনের উন্মাদনায় তুমি নিজের হাত ব্যবহার করে তো যৌবন নষ্ট করছ না, তুমি নোংরা ছবি দেখে তো যৌবন নষ্ট করছ না, তোমার এই যৌবনকালকে তুমি অন্য কিছু ভাবে অবৈধভাবে নষ্ট করছো না তো? যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে নিজের স্ত্রী অথবা ক্রীতদাসী ছাড়া অন্যের কাছে জায়েজ না। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিসে ক্ষয় করেছ, কিসে ব্যয় করেছ? ওয়ান মালিহি, তার মাল, আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কি উপায়ে উপার্জন করেছ আর কোথায় ব্যয় করেছ? বহু মানুষ আছে যারা তাগুতের পথে মাল ব্যয় করে, শয়তানের পথে মাল ব্যয় করে, বহু কোটি কোটি টাকা ব্যয় করে আপনার এমন কারণে যে কারণ হচ্ছে কুফরি। কিন্তু বহু মানুষ আছেন যারা কোটি কোটি টাকা ব্যয় করেন, তারা ইসলামের জন্য ব্যয় করেন, ইসলামের উন্নতির জন্য ব্যয় করেন, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য ব্যয় করেন। দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। আল্লাহ প্রশ্ন করবেন, তুমি তোমার মাল কিভাবে কামিয়েছিলে, হালাল উপায়ে না হারাম উপায়ে? চুরি চামারি করে, ডাকাতি করে, দু নম্বরি করে, ফাঁকি দিয়ে, মানুষকে ধোকা দিয়ে কামিয়েছিলে, না সহজ সরল পথে কামিয়েছিলে, সহজ পথে, হালাল পথে কামিয়েছিলে? আর ঠিক তেমনি ব্যয় করেছিলে কোন পথে? আর ওয়ামা যা আমিলা ফিমা আলিম, এটা আমাদের কথা, যে কথা আমরা আলোচনা করছিলাম, যে কথা তোমরা শিখলে, যে কথা তোমরা শুনলে, যে ইলম তোমরা সঞ্চয় করলে, সেটাতে তোমরা কি আমল করেছিলে? আমল সম্পর্কে কাল কিয়ামতে প্রশ্ন করা হবে, আমল করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের আকৃতি প্রকৃতির দিকে তাকান না, তোমাদের মাল ধনের দিকে তাকান না, বরং তিনি দেখেন তোমাদের হৃদয়ের দিকে আর তোমাদের আমলের দিকে। তোমাদের হৃদয় কেমন, আমল করলেও আবার ভাই নানা সময় মন যদি না থাকে হৃদয়ের সাথে, আমলের সাথে যদি হৃদয় না থাকে কোনো কাজে দেয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, লোক দেখানোর জন্য আপনি ইসলামের জন্য খরচ করলেন, কাজ হবে না? আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখেন, আর সেই সাথে অন্তরের সাথে আমাদের আমল দেখেন, এই জন্য আমাদেরকে আমল করে দিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাবান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবু, যদি আপনি কোন উচ্চ বংশের লোক হন, খুব উঁচু বংশের ছেলে হন, সেই বংশ আল্লাহর কাছে কোনো কাজে দেবে না, কবরে কোনো কাজে দেবে না, আপনার কাফনের ওপরে যদি বড় পীর পিরানে পীর আব্দুল কাদের জিলানির সাজারনামা লিখে দেওয়া হয়, অনেকে লিখে দেয় তাই না, কোনো কাজে দেবে? মুনকির নাকি ফেরেশতা এসে আব্দুল কাদের জিলানির নাম দেখি ভয়ে পালাবে, তাই না? পালাবে? কোন কাজে দেবে না। বংশের যদি আপনি আব্দুল কাদের জিলানির ছেলে হন, বরং যদি নবীর ছেলে হন, তবুও কবরে কোনো কাজ দেবে? কোনো কাজে দেবে না। কি কাজ দেবে? আমল। আর আমল হচ্ছে সহি ইমানযুক্ত আমল, যে কোনো আমল আল্লাহর কাছে গৃহীত না, যদি আপনার ইমান সহি থাকে তবেই আপনার আমল গৃহীত। সুতরাং সে সহি আমল আপনাকে তৈরি করতে হবে বা আপনাকে পাথেয় সংগ্রহ করতে হবে, তবেই কাল পরকালে কাজে দেব। মুসলিম সমাজের অধিকাংশ মানুষের আমল নেই বলেই ইসলামের পূর্ণরূপ মলিন হয়ে আছে। আমল নেই দেখেই আফসোস করে উর্দু কবি বলেছেন, ইসলাম দার কিতাব মুসলিম দার গো। তার মানে যেটা কবি নজরুল বলেছিলেন, ইসলাম কিতাবে শুধু মুসলিম গোর স্থান। ইসলাম কোথায় আছে? কিতাবে আছে, তার মানে বাস্তবে নেই। আর মুসলিম কোথায় আছে? কবরে আছে। তার মানে কি? তার মানে যারা আসল মুসলমান তারা এই সাহাবি তাবি তারা কি হয়েছেন? মারা গেছেন। বাস্তব জগতে আর পাওয়া যায় না মুসলমানদের এই অবস্থা দেখে। যেহেতু মুসলমানদের মাঝে ইসলাম নেই, সেহেতু আমরা আমাদের পরিবেশের কারণে বহু অমুসলমানকে মুসলিম বা ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আমি আপনাদের সামনে দুটো কথা বলবো, দুটো ঘটনা বলবো। আমার ওস্তাদ বা হতে পারে ইনাদের কারো ওস্তাদ, তিনি মদিনা ইউনিভার্সিটির শিক্ষক, একজন ন মুসলিম। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বাড়ির লোক তাকে মাঝে বসিয়ে তিন চারজন তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে নিয়ে এসে, ধর্মগুরুদেরকে নিয়ে এসে বিভিন্ন জেরা করে, কেন তুমি মুসলমান হলে? বলো, আমার ইচ্ছায় মুসলমান হয়েছে। আর আমাদের আইন অনুযায়ী কেউ যদি স্বচ্ছেচ্ছায় মুসলমান হয় কিংবা অন্য ধর্ম গ্রহণ করে, কারো কিছু বলার নেই, না বাপের আর না অন্য কারণ। তো ঠিক আছে, তোমার যদি ধর্মান্তরিত হওয়ারই ইচ্ছা ছিল, ধর্ম যদি পরিবর্তনই করতে, তো মুসলমান কেন? মুসলমানদের অবস্থা দেখছো না? কোর্টে যাও, সেখানে ভিড়, ওরাই লাগিয়ে আছে। নোংরা, যে কোনো নোংরা, চাতাতে যাও, থিয়েটারে যাও, সিনেমায় যাও, সব মুসলমান, আর সব নোংরা কাজে মুসলমানরা জড়িত। তো মুসলমান কেন হতে গেলে? চুরিতে, চামারিতে, ডাকাতকে, মারামারিতে, খোনাগুড়িতে, সারা বিশ্বে আজ কাদের মধ্যে বেশি, কাদের মধ্যে বেশি দাঙ্গা চলছে, যুদ্ধ চলছে? মুসলমানদের মাঝে। আরে এরাই হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট, তো মুসলমান কেন হতে গেলে? আমার উস্তাদ এক কথায় বলেছিলেন, আমি কোথেকে জানলাম? তিনি আমাদেরকে ক্লাসে শুনিয়েছিলেন, জানি না এনারাও শুনতে পারেন। বলেছিলেন যে আমি মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছি। মুসলমানদের যা যে অবস্থা হবে হোক, যদি কেউ না মানে, পার্টির মধ্যে যদি কয়েকটা লোক খারাপ হয় গোটা পার্টি খারাপ হয়ে যাবে। সংগঠনের মাঝে দু চারটা লোক যদি খারাপ হয় তো গোটা সংগঠনের প্রোগ্রাম হবে? না, এটা হতে পারে না। বা সব না জবাব, মুসলমান হয়ে তিনি পড়াশোনা করলেন, তারপরে এখানে এলেন, তারপরে এখন মদিনা ইউনিভার্সিটির টিচার। আর একটা ঘটনা বলি, আর একজনের নাম আমি করছি না, তাকে, তিনি ইসলামের সম্পর্কে অনেক রিসার্চ করেছিলেন এবং ইসলামকে ভালো বলে জানতেন। তাকে প্রশ্ন করা হল যে আপনি ইসলাম সম্পর্কে এত লেখালেখি করছেন, তার সপক্ষে বলছেন, তো আপনি ইসলাম গ্রহণ করেন না কেন, মুসলমান হন না কেন? বড় একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তিনি বললেন, আমি পিপাসায় ছিলাম, আমার হৃদয়ে পিপাসা ছিল যে আমি ঠান্ডা পানির অপেক্ষায় ছিলাম, খুঁজছিলাম কোথায় আমি ঠান্ডা পানি পাব। খুঁজতে খুঁজতে সত্যি আমি এক কাজল জলা দিঘির সন্ধান পেলাম, তার পানি সত্যিই স্বচ্ছ, কাজল, কাজলের মতো কালো পানি, স্বচ্ছ পানি। যখনই আমি ঘাটে নেমে সে পানি পান করতে গেলাম, দেখলাম পানির উপরে মোড়া ভাসছে, তারপর আমি সেই পানি আর মুখে তুলতে পারিনি। বুঝতে পারলেন ব্যাপারটা? তার মানে ইসলামকে আমি পেয়েছিলাম আমার পিপাসা মেটানোর জন্য, একমাত্র ধর্ম, একমাত্র দিন। কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য যখন আমি সংকল্প করলাম, তখন দেখলাম মুসলমানদের অবস্থা ভালো নয়। মুসলমানদের অবস্থা দেখে আমি আর ইসলাম গ্রহণ করতে পারিনি। এ আসলে জ্ঞানী না অজ্ঞানী? মূর্খ, বোকা। আর জ্ঞানী হচ্ছে ওই জ্ঞানী যে মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করেনি, বরং ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং বলছি কি, যে মুসলমানদের যে পরিবেশ, মুসলমানদের যে অবস্থা, সেই অবস্থার কারণে আমরা অমুসলিমদেরকে পিছিয়ে হটিয়ে দিচ্ছি, আর আমরা আমাদের পরিবেশের কারণে মুসলমানদেরকে অমুসলমানদেরকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করতে পারছি না, আর তার জন্যই আমাদের অবস্থা হচ্ছে এই যে আমরা বুঝতে পারছি যে আমরা আসল ইসলাম থেকে বহু দূরে আছি। জেনে রাখবেন, ইসলাম মানুষের মুসলমানরা ইসলামকে গ্রহণ করছে বিভিন্নভাবে, সঠিকভাবে পরিপূর্ণভাবে কেউ ইসলাম গ্রহণ করছে না। অধিকাংশ মানুষ আছে যারা দেখবেন ইসলাম গ্রহণ করছে কিন্তু খুব বাড়াবাড়ি, ইসলাম গ্রহণ করছে ইসলামকে নিয়ে খুব বাড়াবাড়ি, কিংবা কিছু মানুষ আছে একটা দিককে নিয়ে বাড়াবাড়ি, কেউ তবলিগকে নিয়ে বাড়াবাড়ি, তবলিগ তবলিগ তখন তবলিগের পেছনে সেটাকেই সে সব থেকে বড় কাজ মনে করে, কেউ রাজনীতি নিয়ে পড়ে আছে, রাজনীতি রাজনীতি রাজনীতি, যদি ইসলাম কায়েম না হয়, ইসলাম রাজা না হয় তাহলে পরে আর ইসলাম কায়েমই হবে না, রাজনীতি রাজনীতি নিয়ে পড়েই আছে, কেউ আবার জিহাদ জিহাদ জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছে। এইভাবে এক একটা দিককে তারা বেশিরভাগ প্রাধান্য দিয়ে তারা ইসলামকে মেনে চলেছে। কিন্তু আমরা বলব কি যে ইসলাম, ইসলামে সবকিছু আছে কিন্তু ইসলামে আছে মধ্যম পন্থা, দিনকে মধ্যম ভাবে মানতে হবে, কোন বিষয়ে বাড়াবাড়ি করলে হবে না। ইয়াকুম ওয়াল গুলু, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকো। কেন? ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দিন, তারা এই দিন ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, বাড়াবাড়ি করার ফলে তারা ধ্বংস হয়েছিল। বাড়াবাড়ি করো না, মধ্যম পন্থা ভাবে তোমরা ইসলামকে গ্রহণ করো। আর কিছু মানুষ আছে যারা স্বার্থের সময় ধর্মকে বা দিনকে গ্রহণ করে। ওয়া মিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফ, ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহ ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দেখবেন সে স্বার্থের সময় আছে, সুখের সময় আছে কিন্তু দুঃখের সময় নেই, স্বস্তির সময় আছে ইসলাম আমি আছি, কষ্টের সময় নেই। আপনারা শুনেছেন যে কিছু লোক উহুদ যুদ্ধের দিনে হালুয়া বানিয়ে খায়, খেয়েছেন আপনারা হালুয়া বানিয়ে? কেন না, এই দিনে মা ফাতেমা হালুয়া বানিয়ে আল্লাহর নবীকে খাইয়েছিলেন, কারণ আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়েছিল, তাই আল্লাহর নবী দান্দান মোবারক শহীদ করে হালুয়া খেয়েছিলেন, মানলাম যে হালুয়া খেয়েছিলেন। আর আপনি ঘরে বসে বসে কি করে খান হালুয়া? গোটা গোটা দাঁত নিয়ে হালুয়া খান না, হালুয়া খাবার বেলায় আছেন আর দাঁত ভাঙার বেলায় আপনি নেই, আন্ডা খাবার সময় আপনি আছেন কিন্তু ডান্ডা খাওয়ার সময় মাছ চালান। ওই যে একটা গল্প আছে না, লাইলি মজনুর গল্প, এগুলো তো গল্প বলা ঠিক না, মানে কথাই কথা বেরোয় আগুনে বাড়ায় কি, আর যদি কারো গায়ে লাগে দোষ আমার কি। যাই হোক, কথা হলো কি, লাইলি প্রত্যেক দিন এক বাটি করে ক্ষীর পাঠাতো মজনুর কাছে, মজনুর চেটে চেটে খেত, খুব ভালো লাগত। একদিন লাইলি খালি বাটি পাঠিয়েছে দাসীর মাধ্যমে, দিয়ে বলছে যে আজকে এই খালি বাটি কি ব্যাপার? বলছে আজকে লাইলি তোমার কাছ থেকে রক্ত চেয়েছে। তো মজনু বলছে যে মজনু রক্ত দিতে পারে সে অন্য গলিতে থাকে, আমি নেই। বুঝতে পারলেন, ক্ষীর খাব কিন্তু রক্ত দিতে পারব না, এমন স্বার্থপর মানুষ যে একটা দিককে নিয়ে ধর্ম হিসাবে মেনে নিচ্ছে। দেখবেন অনেক যুবক আছে বা অধিকাংশ যুবক তারা হইচই ভালোবাসে, আনুষ্ঠানিকতা ভালোবাসে, দিনের যে অনুষ্ঠান দিকগুলো আছে। এই জন্য বিদাতিদের বারবার অন্ত বেশি কেন, কারণ বিদাতের যে জিনিসগুলো আছে সেগুলোতে আনন্দ ফুর্তি খুব বেশি। এই শবে বরাত বলুন, শবে বরাতের আনন্দ আমরাও করেছি, আমরা শবে বরাতের দিনে লাইটিং করে মোমবাতি জ্বেলে তারপরে বেরিয়ে যেতাম, ওই যে আপনার ডালি নিয়ে বালতি নিয়ে নিয়ে লোকের দরজায় ঘরে ঘরে, যে দেবে রান থান তার হবে সোনার চান, কি রুটি বাঙালি রুটি, আলো চালের রুটি, যে দেবে রান থান মানে গোটা গোটা তার হবে সোনার চাম, যে দেবে সেরা রুটি তার হবে কানা বিটি। বুঝতে পারছেন, এইগুলো নিজেরা করেছি, আনন্দ সত্যি আনন্দ, আনন্দ করে সব গ্রামের সমস্ত ছেলেরা এবং মেয়েরাও, গ্রামে ছেলে মেয়ে সব সবার না, ভাই বোন মাশাল্লাহ ভাই বোন, তারপরে জমা করে এক জায়গায় বসে খাওয়া, সেটা কি আনন্দ! আর এই আনন্দের পরও বিদাত হয়। মহরমের সময় দেখুন, মহরম কেন চলছে, মহরমের কোন অস্তিত্ব আছে, কিন্তু তবুও কেন মহাসমারোহে পালিত হচ্ছে। দেখবেন সাধারণত যুবকরা যদি আপনি দেখেন তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু তাদেরকে বলেন একটা জলসা করব। জলসা করার সময় দেখবেন চাঁদা আদায় করার থেকে, চাল আদায় করার থেকে তারাই আগে আগে ছোটে, তাই না? কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ার বেলায় নেই, কিন্তু জলসা করব। কেন বলুন তো? যে তাতে হই হুল্লোড় আছে, আনন্দ আছে, ফুর্তি আছে। এই যে এই আনুষ্ঠানিকতার ধর্ম, এই আনুষ্ঠানিক শুধু অনুষ্ঠানগুলো পালন করব আর বাকি আমি নেই। বহু যুবক এরকম আছে, কারণ তারা আসলে কি, তারা যাত্রা, গান, থিয়েটার, সিনেমা এসব পছন্দ করে। সবাই বলছে হারাম হারাম হারাম হারাম। এখন হালালের মধ্যে যদি কোনো অনুষ্ঠান থাকে তো সেটা বাদ দেবো কেন? এই জন্য জলসা করার জন্য একজন বড় হুজুরকে ডেকে নিয়ে এলো, যাতে করে লোকজন বেশি হয়, তাকে কিছু টাকা পয়সা দিল, তারপর নিজেরা বাকি বুঝতেই পারছেন মুরগি বা খাসি জবাই করে বা গরু জবাই করে খাওন দেয়, খাওন, আর সেই খাওয়ারে নিজেরাও শরীর খায়, এতে আনন্দ লাগে, ফুর্তি লাগে। কিছু মানুষ আছে এইভাবে তারা ধর্মকে পালন করে। আমি একটি আয়াত আপনাদের কাছে বলবো, শুনবো, শোনাবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা সাহাবুন নারিয়া সাহাবাল জান্নাতি আনাফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে আহ্বান করে বলবে, ও জান্নাতীরা, তোমরা অনেক কিছু খাবার পেয়েছ, ফলমূল থেকে নিয়ে ঠান্ডা পানি এবং অনেক কিছু পেয়েছ, তোমরা যে সমস্ত খাবার পেয়েছ আমাদেরকে কিছু বইয়ে দাও, মানে আমাদের কাছে কিছু দাও, আমরা তো না খেয়ে মরছি, গরম পানি খাচ্ছি। জান্নাতীরা বলবে, কালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, বলে ওগো জাহান্নামীরা, এইসব ফলমূল খাবার জান্নাতের পানি আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করেছেন, অতএব এ খাবার তোমরা পাবে না, এ পানি তোমরা পাবে না। কারা? আল্লাহ তাআলা এখানে একটি কথা বলেছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়ালাইবা, যারা তাদের দিনকে খেলনার বস্তু, খেলার বস্তু বানিয়ে নিয়েছিল, এবং লাহু অসার জিনিস রূপে বানিয়ে নিয়েছিল, ধর্মকে খেলা বানিয়ে নিয়েছিল, ক্রীড়া কৌতুক বানিয়ে নিয়েছিল। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়ালাইবা ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর পার্থিব জীবন তাদেরকে ধোকায় ফেলেছিল। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াউমিহিম হাযা, অতএব আজ আমি তাদেরকে ভুলে যাব, যারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুনা, তারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে মিথ্যা মনে করত বা অস্বীকার করত। তো মোট কথা হল কি, যে কেবল আনন্দ ও অনুষ্ঠানের ধর্ম পছন্দ করা আমাদের উচিত নয়। মুসলমান মুসলমান হতে হলে পরিপূর্ণরূপে মুসলমান হতে হবে। শিরিক করে আর বলে আমি মুসলমান, কুফরি করে আর বলে আমি মুসলমান, নাস্তিকের কথা বলে, নাস্তিকতার কথা বলে আর বলে আমি মুসলমান, কাফেরদের দালালি করে আর বলে আমি মুসলমান, সব ধর্ম সমান বলে আর বলে আমি মুসলমান, ধর্মবিরোধীদের দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠাট্টা করে বলে আমি মুসলমান, কোরআন বা সহি হাদিসে সন্দেহ প্রকাশ করে বলে আমি মুসলমান, বিদাত করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, সাহাবাকে গালি দেয় বলে আমি মুসলমান, দুর্গার মতো দর্গা পূজা করে বলে আমি মুসলমান, দুনিয়া কামানোর উদ্দেশ্যে এলেম শিক্ষা করে বলে আমি মুসলমান, শরী এলেম গোপন করে বলে আমি মুসলমান, আর মুনাফিকীয় বিশ্বাসঘাতকতা করে বলে আমি মুসলমান, গণকের কথা বিশ্বাস করে বলে আমি মুসলমান, গায়রুল্লাহর নামে জবহ করে বলে আমি মুসলমান, গায়রুল্লাহর নামে নজর মানে, গায়রুল্লাহর নামে কসম করে বলে আমি মুসলমান, যোগ জাদু করে বলে আমি মুসলমান, আল্লাহর প্রতি কুধারণা রাখে বলে আমি মুসলমান, মুসলিমদের প্রতি কুধারণা রাখে বলে দাবি করে আমি মুসলমান, মুসলিমকে বিনা দলিলে কাফের বলে আমি মুসলমান, কাফেরকে কাফের ভাবে না বলে আমি মুসলমান, আল্লাহ তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করে বলে আমি মুসলমান, এইভাবে বহু এমন এমন পাপ আছে যে পাপ তারা করে যায় নির্দ্বিধায়, অথচ সে মনে করে আমি আমার বাপ মুসলমান। না, আজকের মুসলমানরা আমরা ইসলাম থেকে বহু দূরে সরে আছি। আমি বলবো যে আসুন ইসলামে আরো কাছাকাছি হন, ইসলামকে ভালোরূপে জানতে শিখুন, পরিপূর্ণরূপে মানতে শিখুন। আল্লাহ তাআলার আহ্বান হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবিষ্ট হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই সে হল তোমাদের প্রকাশ্য শত্রু। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। একা দোয়া এটা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ আমাদের কাছ থেকেও যেন কবুল করেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।